লাখো শহীদের রক্তের দান মোদের বাংলাদেশ, পীরাউলিয়া শহীদ গাজী স্বদেশ বাংলাদেশ, লাখো শহীদের রক্তের দান মোদের বাংলাদেশ, পীরাউলিয়া শহীদ গাজী স্বদেশ বাংলাদেশ। এই দেশ পীর খান জাহানের, শাহ সুলতান শাহ জালালে, এই দেশ পীর খান জাহানের, শাহ সুলতান শাহ জালালে, শাহ মখদুম নেসারুদ্দিন, শাহ মখদুম নেসারুদ্দিন, আমানত শারদেশ, আমানত শারদেশ, পীরাউলিয়া শহীদ গাজীর স্বদেশ বাংলাদেশ, লাখো শহীদের রক্তের দান মোদের বাংলাদেশ। এই দেশ পীর খান জাহানের, শাহ সুলতান শাহ জালালের, এই দেশ পীর খান জাহানের, শাহ সুলতান শাহ জালালের, শাহ মখদুম নেসারুদ্দিন, শাহ মখদুম নেসারুদ্দিন, আবু জাফরের দেশ, আবু জাফরের দেশ, পীরাউলিয়া শহীদ গাজীর স্বদেশ বাংলাদেশ, লাখো শহীদের রক্তের দান মোদের বাংলাদেশ, পীরাউলিয়া শহীদ গাজী স্বদেশ বাংলাদেশ। দারুল আমান বারো কোটি বীর তৌহিদি জনতার, মঞ্জিল যে লক্ষ সপন ও পুরাণ কামনা, দারুল আমান বারো কোটি বীর তৌহিদি জনতার, মঞ্জিল যে লক্ষ সপন ও পুরাণ কামনা, এ ওয়াতান লাগি শত শত বীর, এ ওয়াতান লাগি শত শত বীর, ডেলে সে বুকের তপ্ত রুধির, লড়াই করিয়া শত তিতুমীর, লড়াই করিয়া শত তিতুমীর, জীবন করে শেষে পীরাউলিয়া শহীদ গাজী স্বদেশ বাংলাদেশ, লাখো শহীদের রক্তের দান মোদের বাংলাদেশ পীরাউলিয়া শহীদ গাজী স্বদেশ বাংলাদেশ এখানে আমরা কায়েম করিব ওসুয়া মুস্তফা শায়ম মৈত্রী ইনসাফ খোলাফায়ে রাশেদা এখানে আমরা কায়েম করিব ওসুয়া মুস্তফা শায়ম মৈত্রী ইনসাফ খোলাফায়ে রাশেদা সব জুলুমের করে অবসান সব জালিমের ভাঙি গর্দান গরিব শোষণ মুক্ত সমাজ গরিব শোষণ মুক্ত সমাজ মদিনার পরিবেশ পীরাউলিয়া শহীদ গাজীর স্বদেশ বাংলাদেশ লাখো শহীদের রক্তের দান মোদের বাংলাদেশ পীরাউলিয়া শহীদ গাজীর স্বদেশ বাংলাদেশ লাখো শহীদের রক্তের দান মোদের বাংলাদেশ।